সূরা আর-রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون আলিফ লাম মিম রা, ইহা আল্লাহর কিতাবের আয়াত। আর তোমাদের প্রতি তোমাদের রবের তরফ হইতে যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা একান্তই সত্য, কিন্তু অধিকাংশ লোকই তাহা মানিয়া লইতেছে না। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون تني الله যিনি আকাশমণ্ডলকে দৃশ্যমান নির্ভর ব্যতিরেকে প্রতিষ্ঠিত করিয়াছেন, অতঃপর তিনি নিজের সিংহাসনে আসীন হইয়াছেন, তিনি সূর্য ও চন্দ্রকে একটি স্থায়ী নিয়মের অনুসারী বানাইয়া দিয়াছেন। এই গোটা ব্যবস্থার প্রতিটি জিনিসই একটি নির্দিষ্ট সময়ের জন্য চলিতেছে, আর আল্লাহ এই সমস্ত কাজের ব্যবস্থাপনা করিতেছেন। তিনি নিদর্শনসমূহ সুস্পষ্ট ও বিস্তারিতভাবে বর্ণনা করেন। সম্ভবত তোমরা তোমাদের রবের সহিত সাক্ষাতের কথা নিঃসন্দেহে বিশ্বাস করিবে। তিনি এই ভূতলকে বিস্তৃত করিয়া দিয়াছেন, ইহাতে পাহাড়ের খুঁটি গাড়িয়া রাখিয়াছেন ও নদ নদী প্রবাহিত করিয়াছেন। তিনি সব রকমের ফল ফলাদির জোড়া সৃষ্টি করিয়াছেন। তিনি দিনের পর রাতকে আবর্তিত করেন। এই সমস্ত জিনিসের মধ্যে অসংখ্য নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা চিন্তাশীল। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون আর লক্ষ্য করো, পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চল রহিয়াছে যাহা মূলত পরস্পর সংযুক্ত। আঙ্গুরের বাগান রহিয়াছে, ক্ষেত খামার আছে, খেজুরের গাছ আছে, যাহাদের কিছু এক কাণ্ড বিশিষ্ট এবং কিছু দ্বৈত কাণ্ড বিশিষ্ট। একই পানি সবকেই সিক্ত করে, কিন্তু স্বাদের দিক দিয়ে আমরা কিছুকে খুব ভালো বানাইয়া দেই আর কিছুকে কম ভালো। এই সব জিনিসেরই অসংখ্য নিদর্শন বিরাজমান তাহাদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায়। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ এখন যদি তোমাদের বিস্ময়ের উদ্রেক হয়, তবে লোকদের এই কথাটি তো অধিক বিস্ময়ের বিষয়। আমরা যখন মরিয়া মাটি হইয়া যাইব, তখন কি আমাদিগকে পুনরায় নতুন করিয়া সৃষ্টি করা হইবে? ইহারা সেই লোক যাহারা নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে, ইহারা সেই লোক যাহারা গলদেশে শিকল পরিয়া আছে, ইহারা জাহান্নামী এবং জাহান্নামেই চিরকাল থাকিবে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب. এই লোকেরা ভালোর পরিবর্তে মন্দের জন্য তাড়াহুড়া করিতেছে, অথচ তাহাদের পূর্বে শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহ অতীত হইয়া গিয়াছে। আসল কথা এই যে, তোমার রব লোকদের অত্যধিক বাড়াবাড়ি সত্ত্বেও তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শনী করিয়া থাকেন। আর ইহাও সত্য যে তোমার রব কঠিন শাস্তিদাতা। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد. যে লোকেরা তোমার কথা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলে, এই ব্যক্তির প্রতি উহার রবের তরফ হইতে কোন নিদর্শন অবতীর্ণ হইল না কেন? আসলে তুমি তো শুধু সাবধানকারী, আর প্রত্যেক জাতির জন্যই একজন পথপ্রদর্শক রহিয়াছে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহামু ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ প্রত্যেক গর্ভবতী স্ত্রীলোকের গর্ভ সম্পর্কে অবহিত, যাহা কিছু তাহার গর্ভে জন্ম নেয় তাহাও তিনি জানেন, আর যাহা কিছু তাহাতে কম বেশি হয় সে সম্পর্কেও তিনি পুরাপুরি ওয়াকিফাল। প্রতিটি জিনিসের জন্য তাহার নিকট একটা পরিমাণ নির্দিষ্ট রহিয়াছে। আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। গোপন ও প্রকাশ্য সবই তাহার জ্ঞাত। তিনি মহান, সর্বাবস্থায় তিনি সর্বোচ্চ অবস্থান করেন। সাওয়াউম মিনকুম মান আসাররা আল কাওল ওয়া মান জাহারা বিহ ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار. তোমাদের মধ্যে কোন ব্যক্তি উচ্চ স্বরে কথা বলুক কিংবা নিম্ন স্বরে, আর কেহ রাত্রির অন্ধকারে লুক্কায়িত থাকুক কিংবা দিনের আলোকে চলিতে থাকুক, তাহার জন্য সকলই সমান। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من প্রতিটি ব্যক্তির সম্মুখে ও পিছনে তাহার নিয়োজিত পাহারাদার লাগিয়া রহিয়াছে, যাহারা আল্লাহর হুকুমে তাহার দেখাশোনা করে। আসল কথা এই যে, আল্লাহ কোন জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জনগোষ্ঠীর লোকেরাই নিজেদের গুণাবলী পরিবর্তিত করে। আর আল্লাহ যখন কোন জনগোষ্ঠীর অকল্যাণ করার সিদ্ধান্ত করিয়া লন, তখন তাহা কাহারও প্রতিবাদে রুদ্ধ হইয়া যায় না। আল্লাহর বিরুদ্ধে কেহ এই রকম জাতির সহায়ক ও সাহায্যকারী হইতে পারে না। হুয়াল্লাযী ইউরিকুমুল বারক খাওফা ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। তিনি তোমাদের সম্মুখে বিদ্যুৎ চমকাইয়া থাকেন, যাহা দেখিয়া তোমাদের মনে ভীতির সঞ্চার হয় আর আশাও জাগে। তিনি পানি ভরা মেঘের সঞ্চার করেন। وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ. মেঘের গর্জন তাহারই প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে, ফেরেশতাগণ তাহার প্রতাপে কম্পিত হইয়া তাহার তসবিহ পাঠ করে, আর তিনি গর্জনকারী বজ্রকে পাঠান এবং তাহা যাহার উপর চান ঠিক তখনই নিক্ষেপ করেন যখন লোকেরা আল্লাহ সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হয়। বস্তুত তাহার চাল বড়ই শক্তিশালী। والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. তাহাকে ডাকাই সত্যনীতি, আল্লাহকে বাদ দিয়া এই লোকেরা আর যেসব শক্তিকে ডাকে তাহারা তাহাদের ডাকের কোনোই জবাব দিতে পারে না। তাহাদিগকে ডাকা তো এমন ব্যাপার যেমন কেউ পানির দিকে হাত প্রসারিত করিয়া ইহার নিকট আবেদন জানায় যে তুই আমার মুখের মধ্যে পৌঁছিয়া যা, অথচ পানি সেই পর্যন্ত কখনোই পৌঁছিবে না। ঠিক তেমনিভাবে কাফিরদের দোয়াও লক্ষ্যভ্রষ্ট তীর ছাড়া কিছুই নয়। ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال. তিনি আল্লাহ, আসমান ও জমিনের সব জিনিস ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কেবল তাহাকেই সিজদা করিয়া থাকে, আর সব জিনিসেরই ছায়া সকাল সন্ধ্যা তাহারই সম্মুখে নত হয়। قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار. এই লোকদিগকে জিজ্ঞাসা করো, আসমান ও জমিনের রব কে? বলো আল্লাহ। অতঃপর তাহাদিগকে বলো, ইহাই যখন প্রকৃত ব্যাপার তখন তোমরা কি তাহাকে বাদ দিয়া এমন সব মাবুদকে নিজেদের কর্মকর্তা মানিয়া লইয়াছ যাহারা খোদ নিজেদেরও কোনরূপ উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না? বলো, অন্ধ ও চক্ষুষ্মান লোক কি কখনো এক হইতে পারে? আলো ও অন্ধকার কি কখনো এক হয়? তাহা যদি নাই হয় তবে ইহাদের নির্দিষ্ট শরীকরাও কি আল্লাহর মতোই কিছু সৃষ্টি করিয়াছে যে সে কারণে ইহাদেরও সৃষ্টি করার ক্ষমতা আছে বলিয়া সন্দেহ হইয়াছে? বলো, প্রত্যেকটি জিনিসেরই সৃষ্টিকর্তা হইতেছেন কেবলমাত্র আল্লাহ, তিনি একক ও সর্বজয়ী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. الله আসমান হইতে পানি বর্ষণ করেন এবং প্রতিটি নদীনালা নিজ নিজ সামর্থ্য অনুপাতে উহাকে বহন করিয়া লইয়া যায়, আর যখন প্লাবন আসে তখন উপরিভাগে ফেনারাও জাগিয়া উঠে, আর এই রকমের ফেনা সেই সব ধাতুর উপরও জাগিয়া উঠে যাহা অলংকার ও তৈজসপত্র বানাইবার জন্য লোকেরা গলাইয়া থাকে। এই উপমা দ্বারা আল্লাহ হক ও বাতিলের ব্যাপারটিকে স্পষ্ট করিয়া তোলেন। যাহা ফেনা তাহা উড়িয়া যায়, আর যাহা মানুষের জন্য কল্যাণকর তাহা জমিনে স্থিতিশীল হয়। এইভাবে আল্লাহ উপমা দ্বারা নিজের কথা বুঝাইয়া থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. যেসব লোক আপন রবের আহ্বান কবুল করিয়াছে তাহাদের জন্য কল্যাণ রহিয়াছে, আর যাহারা কবুল করিল না তাহারা যদি দুনিয়ার সমগ্র সম্পদেরও মালিক হইয়া বসে এবং ওই পরিমাণ আরও সংগ্রহ করিয়া লয় তাহা হইলেও তাহারা আল্লাহর পাকড়াও হইতে বাঁচিবার জন্য এই সবকিছুকে বিনিময় হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইবে। ইহারা সেই লোক যাহাদের নিকট হইতে খুব নিকৃষ্টভাবে হিসাব গ্রহণ করা হইবে, আর তাহাদের পরিণতি জাহান্নাম। ইহা অত্যন্ত খারাপ ঠিকানা। أَفَمَن يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। যে ব্যক্তি তোমার রবের পক্ষ হইতে তোমার প্রতি অবতীর্ণ এই কিতাবকে সত্য বলিয়া জানে, আর যে ব্যক্তি এই মহাসত্যের ব্যাপারে অন্ধ, ইহারা দুজনেই সমান হইয়া যাইবে, ইহা কি করিয়া সম্ভব হইতে পারে? উপদেশ তো বুদ্ধিমান লোকেরাই কবুল করিয়া থাকে। আর তাহাদের কর্মনীতি এই হয় যে তাহারা আল্লাহর সাথে কৃত নিজেদের ওয়াদা পূরণ করিয়া থাকে এবং উহাকে মজবুত করিয়া বাঁধিয়া লওয়ার পর আর ছিন্ন করিয়া ফেলে না। والذين يصلون ما امر الله به ان يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। তাহাদের আচরণ এই হয় যে আল্লাহ যে সব সম্পর্ক সম্বন্ধকে বহাল রাখার নির্দেশ দিয়াছেন তাহা সব বহাল রাখে, নিজেদের রবকে ভয় করে, আর তাহাদের নিকট হইতে খুব খারাপ ভাবে হিসাব লওয়া হইবে, না হয় এই মর্মে আতঙ্কিত থাকে। والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة اولئك لهم عقبى الدار। তাহাদের অবস্থা এই হয় যে নিজেদের রবের সন্তোষ লাভের জন্য তাহারা ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমাদের দেওয়া রিজিক হইতে প্রকাশ্য ও গোপনে খরচ করিতে থাকে, আর অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে। বস্তুত পরকালের ঘর এই লোকদের জন্য নির্দিষ্ট। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম। অর্থাৎ তাহা এমন বাগ বাগিচা যাহা তাহাদের জন্য চিরদিনের বাসস্থান হইবে, তাহারা নিজেরাও সেখানে প্রবেশ করিবে, আর তাহাদের বাপদাদা, তাহাদের স্ত্রীবর্গ এবং তাহাদের সন্তানদের মধ্যে যাহারা পুণ্যবান তাহারাও তাহাদের সঙ্গে সেখানে যাইবে। ফেরেশতাগণ চারিদিক হইতে তাহাদের সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আসিবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকুবাদদার। এবং তাহাদিগকে বলিবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিতে থাকুক, তোমরা দুনিয়ায় যেভাবে ধৈর্য অবলম্বন করিয়াছিলে উহার বদৌলতে তোমরা ইহার অধিকারী হইয়াছ, সুতরাং কতই না উত্তম পরকালের এই ঘর। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار। পক্ষান্তরে যে সব লোক আল্লাহর প্রতিশ্রুতিকে শক্তভাবে ধারণ করার পর তাহা ভঙ্গ করে, যাহারা সেই সব সম্পর্ক ও সম্বন্ধ কাটিয়া ফেলে যাহা জুড়িয়া রাখিবার জন্য আল্লাহ নির্দেশ দিয়াছেন, আর যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাহারা অভিশাপ পাওয়ার যোগ্য, আর তাহাদের জন্য পরকালে রহিয়াছে অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহ যাহাকে চান রিজিকের প্রাচুর্য দান করেন, আর যাহাকে চান পরিমিত পরিমাণে রিজিক দেন। এই লোকেরা দুনিয়ার জীবনে আনন্দে নিমগ্ন হইয়া আছে, অথচ দুনিয়ার জীবন পরকালের তুলনায় সামান্য পরিমাণ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي ইলাইহি মান আনাব। যেসব লোক অস্বীকার করিয়াছে তাহারা বলে, এই ব্যক্তির প্রতি তাহার রবের নিকট হইতে কোন নিদর্শন কেন অবতীর্ণ হইল না? বল, আল্লাহ যাহাকে চান পথভ্রষ্ট করিয়া দেন এবং যে তাহার প্রতি প্রত্যাবর্তন করে তাহার দিকে যাওয়ার পথ তাহাকেই দেখান। এই ধরনের লোকেরাই মানিয়া লইয়াছে এবং তাহাদের হৃদয় আল্লাহর স্মরণে পরম শান্তি ও স্বস্তি লাভ করে। জানিয়া রাখো, আল্লাহর স্মরণ এমন জিনিস যাহা দ্বারা হৃদয় পরম শান্তি ও স্বস্তি লাভ করিয়া থাকে। অনন্তর যেসব লোক সত্য দাওয়াতকে মানিয়া লইয়াছে ও নেক আমল করিয়াছে তাহারা সৌভাগ্যবান, আর তাহাদের জন্যই রহিয়াছে উত্তম পরিণতি। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. هي محمد, এইরূপ মর্যাদা সহকারে আমরা তোমাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছি এমন এক জনগোষ্ঠীর মধ্যে যাহাদের পূর্বে বহু সংখ্যক মানব গোষ্ঠী অতীত হইয়া গিয়াছে, যেন আমরা তোমার প্রতি যে পয়গাম নাজিল করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে পৌঁছাইতে পারো, এ অবস্থায় যে এই লোকেরা তাহাদের অতীব দয়াময় আল্লাহর প্রতি অমান্যকারী হইয়া রহিয়াছে। তাহাদিগকে বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আমার আর কেহ মাবুদ নাই, তাহারই উপর আমি ভরসা করিয়াছি এবং তিনি আমার সহায় ও আশ্রয়। ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة او تحل قريبا من دارهم حتى ياتي وعد الله ان الله لا يخلف الميعاد. আর কি বা ঘটিত যদি এমন কুরআন নাজিল করা হইত যাহার জোরে পাহাড় চলিতে শুরু করিত, কিংবা জমিন দীর্ণ হইয়া যাইত, কিংবা মৃত ব্যক্তির কবর হইতে বাহির হইয়া কথা বলিতে শুরু করিত, বরং সমস্ত ক্ষমতা ইখতিয়ার তো আল্লাহরই হস্তে নিবদ্ধ, তাহা হইলে ইমানদার লোকেরা কি নিরাশ হইয়া যায় নাই যে আল্লাহ চাহিলে সমস্ত মানুষকে হেদায়েত দান করিতেন? যেসব লোক আল্লাহর সহিত কুফরির আচরণ অবলম্বন করিয়া চলিয়াছে তাহাদের উপর তাহাদের কার্যকলাপের দরুন কোনো না কোনো বিপদ আসিতেই থাকে, কিংবা তাহাদের ঘরের নিকটই কোথাও তাহা অবতীর্ণ হইতেই থাকে। এই ধারাবাহিকতা চলিতেই থাকিবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়। নিশ্চয়ই আল্লাহ তাহার ওয়াদার বিরুদ্ধতা করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب. তোমার পূর্বেও বহু নবী রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছে, কিন্তু আমরা সবসময়ই কাফিরদিগকে ঢিল দিয়ে আসিয়াছি এবং শেষ পর্যন্ত তাহাদিগকে পাকড়াও করিয়াছি। কাজে লক্ষ্য করো, আমার শাস্তি কতই কঠিন ছিল। أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد. তবে কি যিনি প্রতিটি প্রাণেরই উপার্জনের উপর দৃষ্টি রাখেন, লোকেরা তাহার কিছু শরীক নির্দিষ্ট করিয়া রাখিয়াছে? হে নবী, ইহাদিগকে বলো, তাহাদের নাম করো, দেখি তাহারা কাহারা। তোমরা কি আল্লাহকে এক নতুন কথার সংবাদ দিতেছ, যাহার অস্তিত্ব তিনি নিজের জমিনে আছে বলিয়া জানেন না? কিংবা তোমরা কেবল মুখে যাহা আসে তাহাই বলিয়া ফেলিতেছ? প্রকৃত কথা এই যেসব লোক সত্যের দাওয়াত মানিয়া লইতে অস্বীকার করিয়াছে, তাহাদের জন্য তাহাদের কূটকৌশল সমূহকে আকর্ষণীয় করিয়া দেওয়া হইয়াছে, আর তাহাদিগকে সত্যের পথ হইতে নিবৃত্ত করিয়া দেওয়া হইয়াছে। তাহা ছাড়া আল্লাহ যাহাকে গুমরাহিতে নিক্ষেপ করেন তাহাকে পথ দেখাইবার কেহ নাই। لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق। এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই আজাব রহিয়াছে, আর পরকালীন আজাব তো ইহা হইতেও কঠিন ও কঠোর। তাহাদিগকে আল্লাহর আজাব হইতে রক্ষা করিবে এমন কেহই নাই। مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار। متقي লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হইয়াছে তাহার পরিচয় এই যে উহার নিম্নদেশ হইতে নদ নদী প্রবাহিত হইতেছে, উহার ফল ফলাদি চিরস্থায়ী এবং উহার ছায়া অবিনশ্বর। ইহা হইতেছে মুত্তাকি লোকদের পরিণাম। আর সত্য অমান্যকারীদের পরিণতি এই যে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب। হে নবী, যে লোকদিগকে আমরা ইতিপূর্বে কিতাব দিয়াছিলাম তাহারা এই কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি পাইয়াই সন্তুষ্ট। আর বিভিন্ন দলের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা ইহার কোনো কথা মানে না। তুমি স্পষ্টত বলিয়া দাও, আমাকে তো কেবল আল্লাহর দাসত্ব ও বন্দেগী করার নির্দেশ দেওয়া হইয়াছে, আর নিষেধ করা হইয়াছে তাহার সহিত কাহাকেও শরিক বানাইতে। কাজেই আমি তাহার দিকে আহ্বান জানাইতেছি, আমার প্রত্যাবর্তনও তাহারই দিকে। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। এই নির্দেশের সঙ্গেই আমরা এই আরবি ফরমান তোমার উপর নাজিল করিয়াছি। এখন যদি তুমি তোমার নিকট আগত এই ইলম বর্তমান থাকা সত্ত্বেও লোকদের মনস্কামনার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহর মোকাবেলায় তোমার না কোনো সাহায্যকারী থাকিবে না তাহার পাকড়াও হইতে কেহ তোমাকে বাঁচাইতে পারিবে। ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। তোমার পূর্বেও আমরা বহু সংখ্যক নবী রাসূল পাঠাইয়াছি এবং তাহাদিগকে আমরা স্ত্রী পুত্র পরিজনের অধিকারী বানাইয়াছিলাম, আর আল্লাহর অনুমতি ব্যতি রেখে নিজেই কোন নিদর্শন আনিয়া দেখাইয়া দিবে কোন রাসূলেরই এই শক্তি ছিল না। প্রত্যেক যুগের জন্যই একখানি কিতাব রহিয়াছে। বস্তুত আল্লাহ যাহাই চান নিশ্চিহ্ন করিয়া দেন আর যাহা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন। উম্মুল কিতাব তো তাহারই নিকট রক্ষিত। আর হে নবী, এই লোকদিগকে আমরা যে খারাপ পরিণতির হুমকি দিতেছি উহার কোন অংশ আমরা তোমার জীবদ্দশাতেই দেখাইয়া দেই, কিংবা উহা প্রকাশিত হওয়ার পূর্বেই আমরা তোমাকে উঠাইয়া নেই। অবস্থা যাহাই হোক না কেন, তোমার কাজ শুধু পৌঁছাইয়া দেওয়া আর হিসাব গ্রহণ করা আমার কাজ। أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ এই লোকেরা কি দেখিতে পায় না, আমরা এই জমিনের উপর দিয়া আগাইয়া চলিয়াছি এবং ইহার পরিধি চারিদিক হইতে আমরা সংকীর্ণ করিয়া আনিতেছি। আল্লাহ শাসন পরিচালনা করিতেছেন, তাহার ফয়সালা পুনর্বিবেচনাকারী কেহ নাই এবং তাহার হিসাব লইতেও কিছুমাত্র দেরি হয় না। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ইহার পূর্বে যেসব লোক অতিক্রান্ত হইয়া গিয়াছে তাহারা অনেক বড় বড় অপকৌশলের আশ্রয় গ্রহণ করিয়াছিল, কিন্তু আসল সিদ্ধান্ত কৌশল তো পুরোপুরি আল্লাহরই মসজিদে নিবদ্ধ রহিয়াছে। তিনি জানেন কে কিসব উপার্জন করিতেছে, আর অচিরেই এই সত্য অমান্যকারীরা দেখিতে পাইবে কাহার পরিণাম ভালো। এই অমান্যকারীরা বলে তুমি আল্লাহর প্রেরিত নও, বলো আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, অতঃপর এমন সব ব্যক্তির সাক্ষ্য যাহার নিকট আসমানি কিতাবের ইলম রহিয়াছে।